সেই যে দিনগুলি বাঁশি বাজানো দিনগুলি, আরে বাউলেরও দিনগুলি, ভাটিয়ালি দিনগুলি, আমায় তারা পিছু ডাকে কুল ভাঙা নদীর বাঁকে, তাল সুপুরি ফাঁকে ফাঁকে পিছু ডাকে আমি তাকে